أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون وَرَا نِجِدَرِي خُتِي كُرِدُو إِبَنْ وَرَا جَيْ أَلِيكْ كَلْبُنَا كُرِدُو تَحَا وَادِ النِّكَرْتْ هُوِيْتَ اُدَاؤُ هَيَا غَلُو لا جرم أنهم في الآخرة هم الأخسرون نِشْهَنْدَي وَرَا آخِرَةِ شَرْبَادِكْ خُتِي كُرِسْتُو إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون جهارا مومين شات كرم پرائن ابن تهدر پتی بالوكر پتی بنايا بنطو تهرائي جنت رو دیواشی شخن تهر استحائي ہوئي بے مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون دل دوٹر اپما اندھو او بوثیر ایبن چکھوشمان او سبون شکتی شمپنن نائے تولنائے ای دوکی شمان تبو کی تمرا شکھا گرہن کوری بینا ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين أمیتو نوح کے تار شمپردائر نکوٹ پٹھایا چھلان شے بولیا چھلو أمی عبوشی تمہد جنو پروکاش شو شطر کو کاری ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم جانو تمرا اللہ بیتی تو اپر کچھ ریبادت نہ کرو أمیتو تمہد جنو ایک مرمنتو دیبوش شاستی آشان کا کری فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أرادلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين تهر شمپردائر پردھنیرا جارا چلو کافی تهرہ بولیلو امرا تمہا کے تو امدر موتو مانوش بدی تو کچھو دیکھتے چھنا امرا تو دیکھتے چھ তোমার অনুসরণ করিতেছে তাহারাই যারা আমাদের মধ্যে বাহ্য দৃষ্টিতে অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব দেখিতেছি না বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা আমাকে বলো আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ হইতে দান করিয়া থাকেন আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে আমি কি এই বিষয়ে তোমাদেরকে বাধ্য করিতে পারি যখন তোমরা ইহা অপছন্দ করো وما انا بطارد الذين امنوا انهم ملاقو ربهم ولكني اراكم قوما تجهلون هي আমার সম্প্রদায় ইয়ার পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ যাচনা করি না আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট এবং মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয় তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে কিন্তু আমি তো দেখিতেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায় ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون هي আমার সম্প্রদায় আমি যদি তাহাদেরকে তাড়াইয়া দেই তবে আল্লাহ হইতে আমাকে কে রক্ষা করিবে তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين أمي تمدر كي بولينا أمان نكت الله دن بندر آچه آر نا عدرش شمند أمي أبغتو ابن أمي يهو بولينا جي أمي فرشتا تمدر درشت تجهارا هيو تهد شمند أمي بولينا جي আল্লাহ তাহাদেরকে কখনোই মঙ্গল দান করিবেন না তাহাদের অন্তরে যাহা আছে তাহা আল্লাহ সম্মুখ অবগত তাহা হইলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইব তাহারা বলিল হে নূহ তুমি তো আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছ তুমি বিতণ্ডা করিয়াছ আমাদের সঙ্গে অতিমাত্রায় সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ